বাংলা মানবতার সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ করে এবং নারীদের জন্য বিশেষ কিছু বিধান দান করেছেন যা আল্লাহ পাক তাদের কল্যাণের জন্যই বিধিবদ্ধ করেছেন সূরা আহজাবের তাফসীর আমরা করব আয়াত নম্বর 32 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে সম্বোধন করে বিশেষ করে বলেছেন পরোক্ষভাবে উম্মতের প্রত্যেক নারীকে আল্লাহ পাক এই সম্বোধন করেছেন যদি তারা মান ইজ্জত চায় তারা যদি জুলম অত্যাচার থেকে বাঁচতে চায় শান্তি চায় তাহলে তারা এই বিধানগুলি পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া নিসা আন-নবী হে নবী পত্নীগণ লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা তোমরা অন্য অন্য সাধারণ মহিলাদের মতো নও তোমাদের মান মর্যাদা রয়েছে এই রকমই প্রত্যেক পরিবার তাদের তুলনায় সাধারণ কিছু মহিলারা রয়েছে সুতরাং সব সময় নিজের মান মর্যাদার কথা চিন্তা করতে হবে একজন আলেম তার পরিবারের মহিলারা একজন পরহেজগার মানুষ সম্ভ্রান্ত মানুষ সমাজের সেই পরিবারের মহিলারা একজন মুসলিম মুসলিম পরিবারের মহিলারা অন্যান্যদের যেমন অবস্থা তেমন হবে না এমন নয় যে পাশে ওইসব লোকেরা বাস করে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তাদের মহিলাদের যেমন অবস্থা তেমনই মুসলিম মহিলাদের অবস্থা এমনটা অবশ্যই হওয়া উচিত নয় কারণ আল্লাহ ফাক রব্বুল আলমিন বলছেন যে তোমরা অন্যান্য মহিলাদের মতো নও তুলনামূলক তোমাকে আল্লাহ ফাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন কমপক্ষে আল্লাহ ফাক তোমাকে ইমান দার হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পরকালে বিশ্বাসী তুমি তোমাকে আল্লাহ ফাক রব্বুল আলমিন জন্মসূত্রে মুসলিম করেছেন সুতরাং তুমি অন্য অন্য এমন মহিলাদের মতো নাও যেসব মহিলা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় আল্লাহ ফাকের জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয় হিসাব নিকাশ জবাবদিহিতে বিশ্বাসী নয় তাদের মতো নও আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইনিত্তাকাইতুন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে শুনে রাখো ফালা তাখদানা বিল কৌল তোমরা কমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না ফালা তাখদানা বিল কৌল মানে কমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না এমন ভঙ্গিমায় কথা বলবে না যাতে পুরুষরা পরপুরুষ আকৃষ্ট হয় হ্যাঁ স্বামীর সাথে ঠিক আছে আল্লাহ পাক বরং এই ক্ষেত্রে তোমাকে নির্দেশ দিয়েছেন স্বামীর সাথে আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলো এমন সাজসজ্জা গ্রহণ করো যাতে তোমার উপর আকৃষ্ট হয় কিন্তু পরপুরুষের জন্য আল্লাহ বলছেন ফালা তাখজানা বিল কওল কমল কণ্ঠে কথা বলবে না হইলে কি হবে ফায়াত মা আল্লাযী ফী কলবিহি মারাদ যেসব লোকের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হবে লোভ লালসায় পড়ে যাবে অবৈধ আশা রাখবে অসৎ ব্যক্তিদের চরিত্র হচ্ছে এরকম আর এরা রোগাক্রান্ত এদের অন্তরে ব্যাধি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে হিদায়ত করতে গিয়ে বলেছিলেন যে ব্যক্তি ব্যভিচারের পারমিশন চেয়েছিল আতহিব্বুহুল উম্মেকা তোমার মায়ের সাথে এটা পছন্দ করো যে কেউ ব্যভিচার করুক আতহিব্বুহুল উখতেকা তোমার বোনের সাথে পছন্দ করো আতহিব্বুহুল খালাতিকা তোমার খালার সাথে কেউ কুকাজ করু পছন্দ করো? আর তো হে বলি আম্মা থেকে তোমার ফুফুকে কেউ ধর্ষণ করু পছন্দ করো? অথবা ধর্ষণ নাই হোক, কারণ আজকালকার যুগে ধর্ষণটাই শুধু অপরাধ হয়ে গেছে, আর যে না অপরাধ নেই না, এটা নয় ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়ের সাথে পছন্দ করো? কখনো পছন্দ করবে না। তাহলে কেমন করে তুমি এই ব্যভিচার পছন্দ করবে এমন মহিলার সাথে, যে কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু? তারাও তো পছন্দ করবে না। ওয়ালান্নাস ইউহিব্বুন আলি বানাতিহিম, কোনো মানুষ পছন্দ করবে না যে তার মেয়েকে কেউ ধর্ষণ করুক, তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক। একজন রুচিশীল মানুষ, মুসলিম তো দূরের কথা, একজন রুচিশীল মানুষ যার প্রকৃতি বিকৃত হয়নি, চরিত্রহীন হয়নি, সে কখনো পছন্দ করবে না অমুসলিম হলেও। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগী বলেছেন এসব লোকদের, যাদের অন্তরে সংশয়ের ব্যাধি আছে, আল্লাহ পরকালে বিশ্বাসে সন্দিহান, গাফেল, পরকাল থেকে জবাব দিতে হবে। খারাপ দৃষ্টিতে কোন মহিলার দিকে যদি তাকায়, জবাব দিতে হবে। অসৎ নিয়ত রাখি, জবাব দিতে হবে। এসব চিন্তা নেই, রোগাক্রান্ত। আর শাহওয়াতেরও ব্যাধি আছে, কুপ্রবৃত্তিরও ব্যাধি আছে। ব্যাধি অন্তরের হচ্ছে দুই রকম, এই দুই ব্যাধির কারণেই সমস্ত পাপ হয়ে থাকে পৃথিবীতে। সংশয়ের শুভাতের ব্যাধি আর শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি। এই দুই ব্যাধি থেকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের হৃদয়কে মুক্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন মুসলিম হতে পারবে না, আর জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, তাহলে কি কথা বলাই যাবে না অপর পুরুষের সাথে প্রয়োজনে? অনেক সময় মহিলার কেনাকাটার প্রয়োজন রয়েছে, খরিদ করতে পারে দোকানপাটে গিয়ে পর্দার সাথে, অনেক সময় পর্দার আড়াল থেকে জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে, অনেক সময় টেলিফোন রিসিভ করার প্রয়োজন রয়েছে, তো এগুলি কি তাহলে জায়েজ নয়? না, জায়েজ। আল্লাহ বলছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা সঙ্গত কথা বল, হে মহিলারা তোমরা সঙ্গত কথা বলবি, এমন কথা নেই যেই কথায় গুনাহর রাস্তা খোলে, পাপের রাস্তা খোলে। তোমার অন্তর খারাপ হয় অথবা যেই পরপুরুষের সাথে কথা বলছো প্রয়োজনে তার অন্তর খারাপ হয়, এমন কথা বলবে না, এগুলো হচ্ছে মুনকার কথা। আর আল্লাহ মারুফ কথা বলতে বলেছেন, সঙ্গত, অসঙ্গত কথা বলবে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদের আসল স্থান কোথায়, কর্মক্ষেত্র কোথায়, আল্লাহ ভাগ করে দিয়েছেন। পৃথিবীতে স্থান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বাড়ির ভিতর, একটা হচ্ছে বাড়ির বাহির। বাড়ির ভিতরের ডিউটি আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, আর বাড়ির বাইরের ডিউটি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। এ আয়াতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, আর প্রাচীন যুগের অজ্ঞতার প্রদর্শনীর মতো তোমরা প্রদর্শনী করে বেরিও না। আসল স্থান হচ্ছে বাড়িতে, বাড়িতে তোমরা অবস্থান করো। বাড়িতে অনেক কাজ রয়েছে একজন মহিলার জন্য, যদি সুন্দরভাবে সাংসারিক কাজ যদি আদায় করে তাহলে অনেক কাজ রয়েছে। স্বামীকে সুখে রাখার জন্য যাবতীয় কাজ, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা ইত্যাদি, কাপড় চোপড় সাফ সুতরা রাখা, ছেলে মেয়েদের লালন পালন, দেখাশোনা, এইরকম বহু দায়িত্ব রয়েছে। আর যদি বাইরে বেরোতেই হয় প্রয়োজনে, তো বের হওয়া জায়েজ আছে। বাইরে বেরোলে প্রাচীন যুগে, অজ্ঞতার যুগে, অর্থাৎ শির কুফরি আর পাপের যুগে, আল্লাহ পরকালে তারা বিশ্বাসী ছিল না যেই যুগে, এগুলিকে জাহিলিয়াতের যুগ বলা হয়। জাহিলিয়াতের যুগ মানে এই না যে তারা অশিক্ষিত ছিল, না, তাদের মধ্যে বড় বড় কবিও ছিল, বড় বড় পণ্ডিত বিচক্ষণও ছিল। তাহলে যে কোনো মানুষ যদি আল্লাহ পরকালে বিশ্বাসী না হয়, পাপে লিপ্ত হয়, তাহলে সেই মানুষ জাহিলিয়াতে রয়েছে, অজ্ঞতার যুগে রয়েছে, তাকে আল্লাহ পাক জাহিল বলে আখ্যায়িত করেছেন। কওমুন তাজহালুন আল্লাহ বলেছেন তাদের, মূর্খ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মহিলাদের বাইরে বের হওয়া জায়েজ করেছেন, কিন্তু জাহিলিয়াতের যুগে, শিরকুফরি যুগে, পাপের ছড়াছড়ি যে যুগ ছিল, সেই যুগে যেমন প্রদর্শনী করে বেড়াতো মহিলারা, ওই রকম তোমরা প্রদর্শনী করবে না। শরীরের কিছু অঙ্গ, অনেকটাই অঙ্গ খোলা রাখবে আর আকৃষ্ট করবে পুরুষদেরকে, এই প্রদর্শনী যেন এমনটা করবে না তোমরা, পর্দার সাথে বাড়ির বাইরে বেরোবে। ওয়াকিমনা সালা, আর তোমরা সালাত কায়েম করতে থাকবে, কারণ নামাজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে, চরিত্র গঠন হবে, অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে, এই শক্তি তৈরি হয় সালাতের মাধ্যমে। ওয়া আতিনা যাকাত, এবং যাকাত প্রদান করো, পয়সা থাকলে যাকাত দেবে, মহিলারাও ব্যক্তি মালিকানা তাদেরও রয়েছে, আল্লাহ পাক তাহলে ব্যক্তি মালিকানা মহিলাদের রেখেছেন, তাদের নিজেদের পয়সা দিয়ে জাকাত দিবে, নিজেদের পয়সা দিয়ে হজ করবে, নিজেদের পয়সা দিয়ে দান খায়রাত করবে। এই ব্যক্তি মালিকানার ওপর কোনো স্বামীর হস্তক্ষেপ করা জায়েজ নাই। বাবার ধন সম্পদ পেয়েছে বা আয় উপার্জনের সোর্স ছিল মহিলার, স্বামীর অধিকার নেই যে তার ধন সম্পদে হস্তক্ষেপ করবে তা বিনা অনুমতিতে। ও আতেন আল্লাহ রাসুল হয় এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলা। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন হে নবী পরিবারের সদস্যরা। ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা এবং তোমাদেরকে সুন্দরভাবে পবিত্র এবং নিষ্কলঙ্ক করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের কথা বলেছেন, তাদেরকে আল্লাহ পাক পবিত্রতা দান করতে চান। সুতরাং তাদেরকে মানব জাতির জন্য, উম্মতে মুসলিমার জন্য আদর্শ হইতে হবে। এখানে আমরা আমাদের অল্প সময়ের বিরতি দিচ্ছি, আর তারপরে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসব। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। কোরআন কে ভালোভাবে বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত 8:30 আপন সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, সলিউশন ও প্রবলেম, হেভেন ও হেল, দেয়ার ইজ আ মিসকনসেপশন, ইউ চুজ beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত 7:30 আপন সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই, এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটি ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন হে নবী পরিবারের সদস্যরা। ওয়ুতাহহিরাকুম তাতহীরা এবং তোমাদেরকে সুন্দরভাবে পবিত্র এবং নিষ্কলঙ্ক করতে চান। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের কথা বলেছেন, তাদেরকে আল্লাহ পাক পবিত্রতা দান করতে চান। সুতরাং তাদেরকে মানব জাতির জন্য, উম্মতে মুসলিমার জন্য আদর্শ হইতে হবে। সূরা আহজাবের আয়াত নম্বর 34 তাতে ইরশাদ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে সম্বোধন করি, ওয়াজকুরনা মা ইউতলাফি বুয়ুতে কুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। হে নবী পত্নীগণ, তোমরা তোমাদের বাড়িতে আল্লাহ পাকের আয়াত যে তিলাওয়াত করা হয়, অর্থাৎ ওহি নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেগুলির চর্চা করো। তোমাদের বাড়িতে আল্লাহর ওহি নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর সেগুলির সংরক্ষণ তোমরা যদি না করো তাহলে অন্যরা কি করে করবে? সুতরাং বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলমী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে এখানে সম্বোধন করে বলছেন যে তোমরা আল্লাহ পাকের আয়াতের চর্চা করো, তেলাওয়াত করবে, অর্থ বুঝবে, কোনটা অস্পষ্ট থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার তাফসির ব্যাখ্যা জেনে নেবে এবং তা পালনও করবে। এই হচ্ছে ওয়াজকুরনা, চর্চা করো বা স্মরণ করো। ওয়াল হিকমা, এবং যে হিকমত পাঠ করা হচ্ছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা কোরআন তো নয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ হচ্ছে, কোরআনে কারীমের সাথে অথবা কোরআনের আয়াতের সাথে যে কোনো আয়াতে হিকমত শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন তার মানে হচ্ছে হাদিস। আর হিকমতের একটা ব্যাপক অর্থ হচ্ছে যে কোনো জ্ঞানপূর্ণ কথা, কৌশলের কথা, ভালো কথা, সবগুলি হিকমত। এতে কোরআনে কারীমে হিকমত, আল কোরআনুল হাকিম বলা হয়েছে এই জন্য কোরআনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও হিকমত, সবচাইতে বেশি হিকমত প্রজ্ঞা রয়েছে কোরআন এবং হাদিসে। আর তার প্রত্যেক ভালো কথা, যে কোনো মানুষের জ্ঞানী গুণীদের ভালো কথাই হচ্ছে প্রজ্ঞাপূর্ণ হিকমতের কথা। হুয়াল্লাযী বাআসাফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইয়াআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা। এরকম বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ পাক আল কিতাবের সাথে হিকমতের কথা উল্লেখ করেছেন। তাফসির কারগণ বলছেন যে এই আল কিতাব মানে আল কোরআন, আর হিকমত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। এখানেও আল্লাহ পাকের আয়াতের সাথে হিকমতের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ হে নবী পত্নীগণ, তোমাদের বাড়িতে যে কোরআনী কারিমের আয়াত নাজিল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আলোচিত হচ্ছে, সেগুলিকে তোমরা চর্চা করো, শেখো, শেখাও অন্যদেরকে এবং নিজেরা পালন করো। ইন্নাল্লাহ কানা লাতিফান খাবীর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মদর্শী এবং সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন। আহলে বাইত, আরেকটি বিষয়, আহলে বাইত মানে নবী পরিবারের সদস্য কারা? এই আয়াত নম্বর 33 স্পষ্ট করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত। কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা তার আলোচনা চলছে নিসাউন নবী, নবীর বিবিগণ সম্পর্কে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত মানে তার আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে আহলে বাইত বলা হয়েছে শরীয়তের ভাষায়, যাদের জন্য যাকাতকে হারাম করা হয়েছে, আহলে বাইতের জন্য, রসুল পরিবারের জন্য যাকাত কে হারাম করা হয়েছে, তাদের অন্তর্ভুক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা, হাসান, হোসেন, এবং এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা হাশেম গোত্রের, এরকম বেশ কিছু ফোকাহা উলামা ইকরামদের নিকট যে মুত্তালিব গোত্রের যারা, আব্দুল মানাফের চার ছেলে ছিল, এই দুই ছেলে ইসলামের কাছাকাছি ছিল, তা ইসলামের সাহায্য করেছে, ঈমান নিয়ে এসেছে, দিনের খেদমত করেছে, তাদেরকে আহলে বাইতে গণ্য করা হয়েছে। আর দুটো ছেলের বংশ আব্দে মনাফের, হাশেমের আর দুই ভাই, বানু নওফাল আর বানু আব্দে শামস, আব্দে শামস গোত্র আর নওফাল গোত্র, এরা সর্বদাই ইসলামের শত্রুতা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করেছে, যার ফলে তাদেরকে আলে বাইতে গণ্য করা হয়নি। কিয়ামত পর্যন্ত যদি আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে এরা আলে বাইত, রাসূল পরিবারের লোক, অধিকাংশ আজকাল মিথ্যা দাবি করে, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, এসব মিছামিছি দাবি, কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি এরকম হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তাহলে তাদের জন্য যাকাত খাওয়া হারাম। তারা যদি অভাবী দুর্গত হয় তাহলে উম্মতের লোকদের জন্য ফরজ যে তাদেরকে এমনিতেই সাহায্য করবে, যাকাত দেবে না, তাদের জন্য যাকাত জায়েজ নয়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন মুসলিমদের বেশ কিছু গুণ, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, সৎকর্মশীল, তাদের গুণ সম্পর্কে, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা মুসলিম পুরুষ অথবা মুসলিম নারী, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানকে যারা মেনে নেয়, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, আর যারা বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারী, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী, ওয়াসাদিকিন ওয়াসাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ওয়াসাবিরিন ওয়াসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ওয়াল খাশিয়িন ওয়াল খাশিয়াত, যারা বিনয়ী পুরুষ আর বিনয়ী নারী, অর্থাৎ যাদের মধ্যে অহংকার থাকে না, আল্লাহর সামনে বিনয়ী, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে বিনয়ী, নম্র ব্যবহার, নিজেকে বড় না মনে করে ছোট মনে করে, নিজে যতটা তার চাইতে নিজেকে ক্ষুদ্র মনে করে, এরা হচ্ছে খাশিয়িন। এবাদতেও তাদের খুশু আছে আর মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রেও তাদের মধ্যে বিনয় ও নম্রতা আছে। অলমুতাসাদ্দিকিন অলমুতাসাদ্দিকাত, আর দানকারী পুরুষ আর দানকারী নারী, আল্লাহ পাক তার বলেছেন ওয়াসায়মিন ওয়াসায়মাত, আর সিয়াম পালনকারী পুরুষ আর সিয়াম পালনকারী নারী। সিয়াম মানে হচ্ছে প্রচলিত আমাদের ভাষায় রোজা। আল্লাহ পাক তারপরে বলছেন যে ওয়াল হাফেজিন ফুরুজাহুম ওয়াল হাফেজাত, আর যেসব পুরুষরা লজ্জা স্থানের সুরক্ষা করে, যৌন অঙ্গের হেফাজত করে, আর যেসব নারীরা যৌন অঙ্গের হেফাজতকারী, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত, আর যারা বেশি বেশি, যেসব পুরুষরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজগার করে, ওয়াজাকিরাত, আর যেসব নারীরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির আজগার করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহর জিকির আজগার অন্তর থেকে হইতে হবে, আল্লাহর জিকির আজগার জবান দিয়ে হইতে হবে, আল্লাহর জিকির আজগার কাজে কর্মে আমলে হইতে হবে। জিকির আজগার মানে কিছু নফল, কিছু সকাল সন্ধ্যার ওজিফা, বীরদ যেগুলিকে বলা হয়, এই ওজিফার নাম নয়, নামাজ পাঁচ অক্ত নেই, আর সকাল সন্ধ্যার বেশ কিছু ওজিফা ধরে নিয়েছে, আমি এতবার অমুকটা পড়বো, এতবার অমুকটা পড়বো, এতবার অমুকটা, তারপরে অধিকাংশ নিজের পক্ষ থেকে এতবার অমুকটা, এতবার অমুকটা, আর এগুলি হচ্ছে বিদাত। তারপরে আমাদের সমাজে যে চটি চটি বইগুলি রয়েছে ওজিফার বা জিকিরের, অধিকাংশই বিদাতি ওজিফা। দুরুদের নামে অনেক দুরুদ, দুরুদে তাজ, দুরুদে তোনাজ্জিনা, দুরুদে মাহি, দুরুদে লাখি, সব ভ্রান্ত, সব একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা নয় এগুলো। তারপরে কোরআন থেকে বাছাই করা মাত্র চার পাঁচটা সুরা, সেগুলি শুধু ওজিফা। এই কোরআনে এই কয়টি সুরাই কেন? গোটা কোরআন হচ্ছে ওজিফা, আপনার পড়তেই থাকবেন, অর্থ বুঝতেই থাকবেন। এইরকমই জিকিরের ক্ষেত্রে বিশেষ কিছু ভঙ্গিমাতে জিকির, সাধারণ লোকদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির, বিদাতি জিকির। যারা একটু স্পেশাল হয়েছে এখন জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এইসব জিকির নেই ইসলামে। আল্লাহ আল্লাহ শুধু শব্দের, আল্লাহর নামের জিকির, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এগুলো এইভাবে জিকির নেই আসলে। হু হা হু হু, এসব জিকির নেই। তো ওজিফা মানে সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত জিকির আজকার। ঘুমাবার সময়, ঘুমাবার পূর্বে যেসব জিকির আজকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পাঁচ অক্ত সালাতের পরে, সালাম ফেরার পরে যেসব জিকির আজকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এছাড়াও বাড়িতে ঢোকার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময়, গাড়িতে চড়ার সময়, কোনো শহরে ঢোকার সময়, বাথরুমে যাওয়ার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, এইরকম বহু জিকির আজকার রয়েছে। গবেষক ওলামায়ে কেরামরা বলেছেন, যেই ব্যক্তি এই যে জিকির আজকারগুলির কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যারা আদায় করবে, আর তার আগে পাঁচ অক্ত নামাজ ঠিক আছে, কারণ ওটা হচ্ছে ফরজ জিকির। পাঁচ অক্ত নামাজ, পাঁচ অক্ত সালাত হচ্ছে এটা ফরজ জিকির। আর সুন্নত মুস্তাহাব জিকির যেগুলি বলো, সকাল সন্ধ্যার জিকির, ঘুমের আগের জিকির, ঘুম থেকে ওঠার জিকির, বাথরুম যাওয়ার আর বের হওয়ার জিকির, পাঁচ অক্ত নামাজের পরের জিকির, এগুলি সব সুন্নত মুস্তাহাব জিকির। এই রকম লোকেরা এই আয়াতের অন্তর্ভুক্ত, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ পাক তাদের জন্য আদাল্লাহ লাহু মাগফিরা, আল্লাহ তাদের জন্য মার্জনা তৈরি করে রেখেছেন, তাদের জন্য ক্ষমার ঘোষণা রয়েছে। ও আজরান আজিম, আর মহা পুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, জান্নাত, জান্নাতের নিয়ামত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন মানব জাতিকে, যে দেখো আল্লাহ এবং রাসূলের যদি কোনো সিদ্ধান্ত হয়ে যায়, আদেশ নিষেধ হয়ে যায়, তারপরে তোমাদের সেই ক্ষেত্রে মানব কি মানব না এইরকম কোনো এখতিয়ার নেই, তোমাদের এই ব্যাপারে কোনো স্বাধীনতা নেই। আল্লাহ পাক বলেছেন মানতে হবে, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা তোমার, আর তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ হয়েছে, পালন করতে হবে। কিছু পারলাম না, এমনটা চলবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, হান্তাহু, বিরত থাকতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ অথবা নারীর জন্য এটা মোটেই জায়েজ নয়, এই অনুমতি নেই। ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ পাক অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজের ফয়সালা দিয়ে দিবেন যে এটা করতে হবে, এটা চলবে না, এরকম কোন ইখতিয়ার নেই। আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের কাজে কোন রকমের তাদের ইখতিয়ার থাকবে, ইচ্ছা হলে করলাম, না হয় করলাম না। নামাজ পাঁচ ওয়াক্ত ভাই আমি পারছি না, আমি তিন ওয়াক্ত পারছি, আমার ইচ্ছা, এটা চলবে না। রোজা ভাই একদিন পারছি, আমি একদিন পারছি না, মাঝে মধ্যে পারি না, এটা চলবে না। জাকাত ভাই এতটা আমি দিতে পারবো না, এত বাঁধা ধরা আমি দান খেরাত করব চলবে না, হজ করব কিন্তু আমার সময় সাপেক্ষ করব। হজ ফরজ হয়ে আছে 25-30 বছর বয়সে, আরো 70-80 বছর বয়স হবে বুড়ো, তখন ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে এই বুড়োরা হজ করবে, এই ইখতিয়ার নেই তোমার। মহিলা, আল্লাহ মহিলাদেরকে বলেছেন আল্লাহ মুমিনা, কোনো মুমিন নারীর জন্য ইখতিয়ার নেই। এই হেজাব পর্দা, আমি মাথাটা ঢাকতে পারছি, আমি চেহারা ঢাকতে পারবো না, আমি এত বাঁধা ধরা পর্দায় থাকতে পারবো না, চেষ্টা করছি বোরখা পরতে পারবো না, আমি পর্দা করে চলছি, শালীনতার সাথে তো চলছি, এই চলবে না। হে বোরখা রূপে নাই পরেন, এটা যে বোরখাই পরতে হবে, কিন্তু আপনাকে শরীরের পুরো পর্দা করতে হবে। যেমন পর্দার বিষয়গুলি আরো আসছে এই সুরাই। আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, আর শুনে রাখো যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরের গোমরাহিতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, ভালো কাজ কবুল করেন, আর আল্লাহ আমাদেরকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো, যার কোন তুলনা নেই। এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই, অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য, যা মহান আল্লাহ পাঠিয়েছেন মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য, যা সব থেকে পবিত্র বই। আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই, যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়। দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ, পবিত্র কোরআন, প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে? কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায়, যেটি বৃদ্ধি পায় 7 শীষে এবং প্রত্যেক শীষে আছে 100 দানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন। যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি রিটার্ন পাবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন 70,000%। আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে? আজই বিনিয়োগ করুন আল্লাহ তাআলার রাস্তায়। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।